অগিয়ে ডিনার্সি আসলে সেক্রেটারি রাসু নামে আসলে আরো দেখায় এবং ডিনার্সি আন্ডুয়ে পাতাল বিচ্ছিন্ন এবার একটা খাবার কথা হোক নীতি আগেন তাহলে কেন সমাজ আয় খুবই মুড়া দেয় কিসে গেলে জানিয়ে রাখেন এটা পাতাল নীতি এবং সংস্কৃতির তাতে নীতি নীতি আধিপত্য ভেবে গেল অগিয়ে ডিনার্সি আন্ডুয়ে তুলে ఆయోజకులు లంకా ఇండియా పాతాళ లంకా సిద్ధ వేగ